أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بإدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبل بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل. متفق عليه. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মোবারক অর্ধেক অতিক্রান্ত হতে চলেছে, আজকে চৌদ্দই রমজান, আর মাত্র হয়তো বা দু সপ্তাহ আমাদের কাছে রমজান আছে। রমজান মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আপনারা বিগত দুই জুমায় যথেষ্ট শুনেছেন। রমজান মাসে দানের ফজিলত সম্পর্কে আপনাদের জানা আছে, তবুও স্মরণ করে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা ইতিপূর্বে হাদিস শুনেছেন যে রমজান মাসে আল্লাহ রসুল এত বেশি দানশীল হতেন, আজওয়াদা কারিহিল মুরসালা, ভাষাটা এরকম আসছে, তিনি আজওয়াদুন নাস হয়ে যেতেন, শ্রেষ্ঠ দানশীল হয়ে যেতেন প্রবাহিত বায়ুর নেই। এটা ওই হাদিসকে স্মরণ করে দেয়, ওই হাদিসে কুদসিকে, যেখানে আল্লাহ বলছেন ইয়া বনি আদম আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি খরচ করো আমি তোমার জন্য খরচ করব। অন্য হাদিসে হুশিয়ারি উচ্চারণ করে বলা হচ্ছে ইন তহসি ওহসি আলাইক, যদি খরচ করার সময় গণনা করো আমিও তোমাকে রহমত দেওয়ার সময় গণনা করব। অতএব সাবধান, মালের মালিক তুমি নাও, মালিক আমি। সূরা বাকারা 195 নম্বর আয়াতে এ দান না করার ক্ষতিকর দিকটা তুলে ধরে আল্লাহ বলছেন وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكة, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। واحسنوا ان الله يحب المحسنين, এবং তোমরা সৎকর্ম সাধন করো, আল্লাহ সৎকর্মশীলদেরকে পছন্দ করেন। দানের প্রবৃদ্ধি কেমন ঘটে, দুনিয়াবি বিষয়টি যুক্তি দিয়ে বুঝাতে হয়, আল্লাহ সেদিকে যান নাই। তার ভাষায় যতটুকু এসেছে কোরআনে ওটুকুই আমরা বলব। আর যুক্তি বৈষয়িক সামাজিক বিষয়টি আমরা ব্যাখ্যায় বলব। আল্লাহ কি বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় খরচ করেন, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল, তাদের একটি গমের দানার সমতুল্য দান ওই একটা গমের দানা যা দিয়ে 700 দানা আছে, 700 গাছ তৈরি হয়। ফিকুল্লে সুম্বলাতেন মিয়াত হাব্বা, 700 শীষে প্রতিটি শীষে 100 করে দানা হয়। মূল্য ছিল একটি গমের বীজ, সেখান থেকে হল 7টি গাছ, 7টি গাছে 7টি শীষ, প্রতিটি শীষে 100 করে দানা। দেখা গেল একটি দানা থেকে 700 দানা হল, যেটা হাদিসের ভাষায় এসেছে রমজান মাসে কেউ দান করলে কুল্লু ইবনে আদম ইউযাফুল হাসানা মিন আশাতিন ইলা সাবে মিয়াতে যায়কুম। আদম সন্তান যখন দান করে প্রতিটি দানে তা 10 নেকি হয়, 10 থেকে বৃদ্ধি পেয়ে 700 নেকি হয়। আর আল্লাহ বলছেন আল্লাহ ইউযাফুল লিমা ইয়াশা, আল্লাহ যাকে খুশি বহুগুণ দিয়ে থাকেন, বান্দা সেটা হিসাবে পাবে না। এটা রমজান মাসের বিশেষ ফজিলত। আল্লাহু ওয়াসিউন আলিম, ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ যে আমি হলাম প্রশস্ত এবং সর্বজ্ঞ, আমার হাত অতীব প্রশস্ত, আমার হাত কখনোই সংকুচিত হয় না। বিলিয়াদুল্লাহ মাবসুতাতান, আল্লাহ দুটো হাত সর্বদাই প্রশস্ত, খোলা থাকে। এটার ব্যাখ্যা হাদিসে আল্লাহ রসুল বলছেন এভাবে, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمره যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করল, من كسبه طيب, তার সৎ উপার্জন থেকে, ولا يقبل الله الا الطيب, আর আল্লাহ সৎ উপার্জন ব্যতীত কবুল করেন না। ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ ওই দানটা কবুল করেন তার ডাইন হাত দিয়ে। যদিও অন্য হাদিসে এসছে আল্লাহ দুটি হাতই ডাইন হাত, অর্থাৎ দুই হাতই ডাইন হাতের ন্যায় সমান প্রশস্ত এবং দানশীল। যেখানে খাস করে বিয়ামিনি বলার মাধ্যমে বিশেষ মর্যাদার সঙ্গে তাকে গ্রহণ করা হয়, তার দানের ফজিলত বর্ণনা করার জন্যে, তার দানের গুরুত্ব বর্ণনা করার জন্যই, তার দানের মহত্ব বর্ণনা করার জন্যই আল্লাহ পাক বিশেষ করে বিয়ামিনি শব্দ এনেছেন এখানে। এই সৎ উপার্জনশীল মানুষের এই দানটিকে আল্লাহ পাক তার ডান হাত দিয়ে কবুল করে থাকেন। সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা, অতঃপর ওই দানশীল ব্যক্তির জন্য ওই দানটিকে আল্লাহ প্রবৃদ্ধি দান করেন, সেটাকে প্রতিপালন করেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালু বাহু, যেমন তোমরা ঘোড়ার বাসুর, গরুর বাসুর, ছাগলের বাচ্চা ছোট থেকে প্রতিপালন করে বড় করো, অনুরূপভাবে তোমার আল্লাহ তোমার এই দানটাকে ক্রমেই প্রবৃদ্ধি দান করেন, কেয়ামত পর্যন্ত ওটা বাড়তেই থাকে, কত হবে তার হিসাব নিকাশ নাই। হাত্তা তাকুনা মিসলা জাবাল, ওই ছোট্ট এক টুকরা দান খেজুর সমতুল্য, যা একসময় পাহাড়ের মতো হয়ে যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিম হাদিস। আল্লাহ রসুল এমনি করে ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা এবারে সামাজিক প্রতিক্রিয়াটা লক্ষ্য করি। আপনি 1 টাকা দান করলেন, দিলেন কাকে? একটা মানুষকে দিলেন। মানুষটা টাকা কি করবে? টাকা তো কেউ চিবেই খায় না, টাকাটা নিশ্চয়ই মানুষটা ব্যয় করবে। কিসে ব্যয় করবে? কিছুই না পাক 1 টাকা দিয়ে 1 মুঠ মুড়ি কিনে খাবেন। মুড়িটা যিনি বিক্রি করলেন, এ টাকাটা তার পকেটে গেল। তাহলে ওই বিক্রেতা ওই মুড়ি বিক্রি করার পরে আর 1 মুঠ মুড়ি বিক্রির পুঁজি পেয়ে গেল, সে আবার মুড়ি বিক্রি করবে। মুড়িটা তৈরি হয় চাউল থেকে, ও মুড়ি বিক্রেতা চাউল কিনেছিল তার কাছ থেকে, তার চাল কিন্তু আবার বিক্রি বেড়ে গেল। এবার চাউল যেহেতু বিক্রি হচ্ছে, চাউলটা হয় কোথায়? জমিনে উৎপাদিত হয়, কৃষকের কাছে চলে গেল। কৃষক উদ্বুদ্ধ হবে অধিক হারে ধান উৎপাদন করার জন্য। দেখেন কিভাবে চলে যাচ্ছে। এবার কৃষক একাকী কাজ করে না, কৃষকের সঙ্গে আরো অনেক লোক লাগে। একজন চাষ করেন, একজন নিড়ানি দেন, একজন কামলা দেন, ওর সঙ্গে ওর গরু লালন পালন করতে হয়, গরু পুষতে গেলেও সেখানে আলাদা লোক লাগে। এমনি করে দেখুন আল্লাহ পাক তার বান্দাকে কিভাবে মানুষ করছেন। আপনি কিন্তু একটা টাকা দান করে খালাস, বুঝতে পারলেন না তো আপনি একটা কি করলেন, এই টাকা দিয়ে পুরো সমাজ চাঙ্গা হয়ে গেল। ওদিকে তো আখেরাতে বাড়ছেই, আপনার দান কেমন পর্যন্ত বাড়তেই থাকবে, আর দুনিয়াতে হচ্ছে এটা কি, আপনি 100 টাকা একজনকে দান করলেন। একদিন এক সাহাবি বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো দান করি হিসাব করি না, লোকটা সৎ না অসৎ, চোর না গুন্ডা, সবাইকে তো দান করি, এটা কি বাছাই করা কি সম্ভব? হে রসুল, আজকে আমি যাচাই করে দেখলাম একজনকে দান করেছি, পরে খোঁজ খবর নিয়ে দেখি ও চোর, আমার দানটা কি কবুল হবে? আল্লাহ রসুল বললেন, হে আদম সন্তান, দান করে যাও, দান করে যাও, তোমার দান যদি কোনো চোর কবুল করে, ওই চোর দানটা পাওয়ার পরে তার মনে ধাক্কা দিবে, টাকা তো পেয়েছি কেন চুরি করব, হয়তো ওই টাকা তার চুরি থেকে বিরত রাখবে, আর একটা তোমার ভাই চোর চুরির থেকে বেঁচে যাবে। অতএব তুমি জানো না তোমার দান কোথায় যে উপকার করছে তোমার জানা নাই, অতএব তুমি দান করে যাও, চোরে নিক, চোর চুরি থেকে নিবৃত্ত হবে, খুনি খুন থেকে নিবৃত্ত হবে, তোমার এই দান পেলে একজন কৃপণ ব্যক্তি তার বিবেক খুলে যাবে, ভাই আল্লাহ অমুক এত দান করল, আমি কি কিছুই পারি না? অতএব দান থেকে দূরে থেকো না, আল্লাহ তুলকু বি আইদিকুম ইলা তাহালুকা, খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, অর্থাৎ যদি দান না করো তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করবে, কারণ পৃথিবীর সেরা ধনী সেকে ধ্বংসে নিজেকে নিক্ষেপ করেনি, তার টাকা দিয়ে কারো কোনো উপকার হয়নি, কারণের আপন চাষত ভাই হচ্ছেন মূসা আলাইহিস সালাতুস্সালাম, জগৎ বিখ্যাত নবী। বনী ইসরায়েলের সবাই এসে বলল, হে মূসা, তোমার এই ভাই কারুন কত টাকার মালিক, তুমি নবী হয়ে লাভটা কি হল, তুমি কিছু আল্লাহকে বলি কি টাকা পয়সা কিছু আনো, আমরা সকল মিলে ভাগ বান্ট করে খাই। মূসা বলছে, আমি টাকার জন্য আসি নাই, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন এটুকুই যথেষ্ট, তোমরা সৎ উপার্জন করে খাও। আল্লাহ আকবরুল্লাহ ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সৎ উপার্জন ব্যতীত কবুল করেন না, ও হারাম উপার্জন করে বড়লোক হয়েছে, ও সুদী মহাজন, কারুনের এই টাকা নিয়ে সে কবরে যাবে না, সব পড়ে থাকবে দুনিয়ায়, কিছুই কাজে লাগবে না। মুসার উপদেশ বাণী কারুনের ভালো লাগেনি, অবশেষে কারুন ফেরাউনের দলে চলে গেল, ফেরাউন সবাইকে মেরেছে কারুনকে মারেনি, কারণ কারুন তাকে টাকা দিয়ে সাহায্য করে। বাংলাদেশ সরকার গরিব মরে মরুক 10টা 20টা 1000টা দেয় আসে না, কোন ধনী লোকের গায়ে হাত দিবে না, ধনী লোক আমার ইলেকশনের ফান্ডে বহু টাকা দেয়। একটা লোক যদি ধনী হতে পারে, ওইরকম বড় বড় ধনী, ওদের কোন শত্রু থাকে না, মানে যে সরকারে যাক না কেন সব পার্টি তাদের কাছে টাকা নিয়ে পার্টি করে, অত সমস্যা নাই। বাংলাদেশে একটা পরিবার আছে, চারটে ভাই, চারটা পার্টি করে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক ভাই হয় মন্ত্রী নয় এমপি নয় স্পিকার, এরকম কিছু একটা হয়। মা বলে, তোরা চার ভাই চারদিকে থাক, কখন কোন সরকারের ঠিক ঠিকানা নেই, বাবা তোরা সবাই সবাইকে হেল্প করবি, খবরদার কোন ভাইকে মারিস না। দলীয় দেশে দলবাজ দেশগুলিতে, অর্থাৎ গণতন্ত্র মানে দলবাজ দেশ, এইভাবেই চলে, কিন্তু এই ধনী মানুষেরা দুনিয়াতে সেফ থাকলেও আখেরাতে সেফ থাকতে পারবে না। এটা গরিব মানুষ তার কাছে গেলে 2 টাকা দিয়ে বলে মাফ করো, আর ওই সমস্ত বড় বড় দলবাজ সন্ত্রাসী যখন আসে 2-5 লাখ টাকা কোনো ব্যাপারই না, আপনি যান আপনার সঙ্গে কথাই বলবে না। এগুলো আল্লাহকে দেখে না মনে করেন নাকি? কারণের এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল মূসা এই কথাগুলি বলেছিলেন, ওইখানে আয়াতগুলো পড়ে দেখবেন, লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহীন, বেশি খুশি হও না, বেশি স্ফূর্তি করো না, আল্লাহ পাক বেশি খুশি যারা হয় তাদেরকে পছন্দ করেন না। ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। আল্লাহ রসুল বলছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আমি চাক্ষুষ মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসেছি, তোমরা তো জাহান্নামে যাচ্ছ দেখতে পাচ্ছি, মৃত্যু হলেই শুরু হয়ে যাবে তোমার উপরে খেলা, তুমি কি একবার মৃত্যুকে ভয় পাও না? তোমার পরকালীন জিন্দগি সম্পর্কে এত বেহুশ হয়ে গেলে, তাই আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। হতভাগ্য মানুষ বেশি হাসে কম কাঁদে, যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে যায় না। মনে রাখবেন কেয়ামতের দিন আরশের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবেন, তোমাদের এক শ্রেণী হচ্ছেন ওই মানুষ জাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে নির্জনে একাকী আল্লাহ স্মরণ করে এবং তার দুই চক্ষু বেব অশ্রু প্রবাহিত হয়। এই চোখ দুটি কখনো এই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর সর্বশেষ সপ্তম শ্রেণীর লোক হল তারাই যাদের ডান হাত যা খরচ, বাম হাত যা খরচ করে, ডান হাত যা খরচ করে বাম হাতে টের পায় না, গোপনে দান করে। লা ইয়ালামু শিমালহু মা ইউনফিকু ইয়ামিনহু, বাম হাত টের পায় না ডান হাতে কি খরচ করলো, অর্থাৎ দান করার সময় সে সাহেব আল্লাহর দিকে খেয়াল করে, আল্লাহ তুমি দেখছো আমি কি দান করছি, আমার হিসাব করার দরকার নাই, তোমার অস্তে দিলাম, তুমি দেওয়ার মালিক, তুমি নেওয়ার মালিক, তুমি মানুষকে দান করে থাকো, রুজি কম দিয়ে থাকো, রুজি বেশি দিয়ে থাকো, তোমারই হাতে। ইন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে খুশি রুজি বাড়িয়ে দেন, যাকে খুশি রুজি কমিয়ে দেন, এটা বান্দার হাতে নয়। যাদেরকে আল্লাহ রুজি বাড়িয়ে দেন তারা মনে করে আমরা বোধ আল্লাহ খুব প্রিয় বান্দা, ভুল কথা। তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, রুজি বেশি দিয়ে কাউকে পরীক্ষা করেন, কাউকে রুজি কম দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে আল্লাহ দুনিয়া পরীক্ষা করেন, কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে বড় বড় পোস্ট দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন আহুল্লাযি জাআলাকুম খালাইফাল আরদ ওয়া রাফা বাযাকুম ফাওকা বাযিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্নাল্লাহা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। মনে রেখো দেহে মানুষ, আমরা তোমাদেরকে এই পৃথিবীতে বসবাস করার জন্য পাঠিয়েছি। আগে ছিল এখানে জিন জাতির বসবাস, তাদের পরে মানুষকে পাঠিয়েছি প্রতিনিধি হিসাবে। ওরফা বাযাকুম ফাওকা বাযিন দারাজাত, তোমাদের একে অপরকে পরস্পরের উপরে সম্মানে মর্যাদায় টাকা পয়সায় বিভিন্নভাবে উঁচু নিচু ভেদাভেদ করে দিয়েছি। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যা তোমাদের দিয়েছি সেখানে। এই পরীক্ষা শব্দটা যেন সবসময় মাথায় থাকে। মানুষ এক একজন এক এক পেশায় দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, কারণ ন্যাক ডাক্তারের লাইনে, কারণ ন্যাক ইঞ্জিনিয়ারিং লাইনে, কারণ ন্যাক ব্যবসায়ী লাইনে, কারণ ন্যাক শিক্ষকতার লাইনে, কারণ ন্যাক লেখাপড়ার লাইনে। এসব কিন্তু আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন, মানুষের ইচ্ছা এগুলো হয় না। আর প্রত্যেকেই সে ওটাই হলে তার পরীক্ষার ক্ষেত্র। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাকে যে কাজের যোগ্যতা দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি এই কাজেই আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি, তুমি কি করো। পরীক্ষার বাইরে কারো যাওয়ার অবকাশ নাই। কৃষক কৃষিক্ষেত্রে লাঙল চড়ছে, সেভাবে দুনিয়ায় আমি সবচেয়ে মজদুর শ্রেণী গরিব মানুষ, তো আমার আল্লাহ বেহিসাব জান্নাতে দিয়ে দেবে। জি না, আপনাকে পরীক্ষার মধ্যে আছেন। আপনি চাষ করছেন, অন্যের জমি জোর করে চাষ করছেন কেন, হিসাব দিতে হবে। আপনি শ্রমিক, আপনি শ্রমের ফাঁকি দিচ্ছেন কেন, আপনাকে হিসাব দিতে হবে। আট ঘন্টা শ্রম দিতে হবে আপনাকে, আপনি দিচ্ছেন সাত ঘন্টা, এক ঘন্টা ফাঁকি দিলেন আল্লাহ দেখে ফেলছে। মনিবকে খুশি করা যাবে অথবা ধমক দিয়ে হরতাল করে মনিবকে ভয় দেখিয়ে ঠিক করা যাবে? আল্লাহ কারো ভয়ে ভীত হন না। আপনার রুজি হালাল করার জন্য অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ শ্রম দিতে হবে। মনিব যদি পয়সা না দেয় ঠিক মতো, মনিব দায়ী হবে, কিন্তু আপনি দায়ী হবেন না। সেই হাদিসটাকে আপনাদের মনে নাই যেখানে তিনজন মানুষ এক গর্তের মধ্যে আটকে গেছিলেন, বড় একটা পাথর পাহাড়ের মুখটা বন্ধ করে দিয়েছিল, তিনজন যুবক সাধ্যমতো চেষ্টা করেও পাহাড় সরাতে পারেনি। অবশেষে তিনজন যখন বুঝল মৃত্যু অবশ্যম্ভাবী, অতএব হে বন্ধুরা, জীবনে কোনো সৎ আমল করে থাকলে এসে আমরা তা স্মরণ করি এবং আল্লাহর কাছে সেই আমলের দোহাই দিয়ে প্রার্থনা করি যদি আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তাই করেছিল। সেখানে একজন যুবক বলেছিল যে একদিন আমার বাড়িতে একজন শ্রমিক শ্রম দিয়েছিল, কিন্তু সে শ্রমের মজুরি না নিয়ে এসে চলে গেছিল। আমি তার শ্রমের মজুরিটা দিয়ে একটা ছোট্ট ছাগলের বকরির বাচ্চা কিনে রেখেছিলাম, সেই বকরির বাচ্চা লালন পালন করে একটা আলাদা গোয়াল হয়ে গেছে, বহু হয়ে গেছে, বহুদিন পরে, কয়েক বছর পরে ওই শ্রমিক একদিন এসে বলছে, হে অমুক, আপনার বাড়িতে অমুক দিন আমি শ্রম দিয়েছিলাম, কিন্তু শ্রমের মজুরি না নিয়ে চলে গেছিলাম, আমার আজকে প্রয়োজন হয়েছে, আপনি কি আমার সেই মজুরিটা দিবেন? তখন মালিক বলছে, এসো বাবা, তোমার মজুরি নিয়ে যাও। সাথে করে নিয়ে গেল গোয়াল ঘরে, বিশাল গোয়াল, কয়েকশো বকরি, ছাগল, খাসি ভর্তি হয়ে গেছে। বলে, যাও বাবা, এগুলো সবই তোমার, তুমি নিয়ে চলে যাও। লোকটি বলছে, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি যে মজুরি দিয়েছি তাতে খুব বেশি বেশি একটা বকরি বাচ্চা হতে পারে, এত আমাকে দিচ্ছেন কেন? লোকটি বলল, ওই হাদিসটা যে আজকে শুনালাম আপনাকে, আল্লাহ রসুল কি বলেন নাই, যদি কেউ একটা খেজুর সমতুল্য দান করে, ওই খেজুর কি আল্লাহ পাক বৃদ্ধি করতে করতে করতে করতে এমন ভাবে যে পাহাড় হয়ে যাবে, এবং যেমন তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চা পালন করে আস্তে আস্তে আস্তে বড় হয়ে যায়, তো তুমি যে পাওনাটা রেখে গেছিলে ওটা তো আমার কাছে আছে, আমি ওটাকে প্রবৃদ্ধি দান করেছি, লালন পালন করেছি, এতদিন আসেনি তাই তোমাকে দিতে পারেনি, এসেছ এখন, এগুলো পুঁজি যেহেতু তোমার, মুনাফাটাও তোমার, সবই তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ, তোমার ভয়ে যদি আমি সেদিন এই নেক আমলটা করে থাকি, আজকে এই মহা বিপদে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, প্রার্থনা করার সঙ্গে সঙ্গে পাথরটা ধড়াস্ক সরে গেল কানেক্ট। সব বুখারী শরীফ হাদিস, দানের এই ফজিলত মানুষ বুঝতে পারে না, যখন সে বিপদে পড়ে তখন আল্লাহ দেখিয়ে দেন, আস-সাদাকাতু তুতফিল খাতিয়া, আল্লাহ রসুল বলছেন সাদকা তোমার গোনাকে নিভিয়ে দেয়। নিভিগুলি কিছু থাকে? রাস্তায় চলছেন, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে মানুষ মরে গেল, আপনার কিছুই হল না, কে বাঁচালো আপনাকে? বিশ্বাস করতে হবে, কেন? হয়তো আপনার মনেও নাই দু বছর আগে, দশ বছর আগে কোথাও আসতে আপনি আল্লাহর হস্তে, স্রেফ আল্লাহর হস্তে দান করেছিলেন, আল্লাহর হিসাবে ঠিক আছে, আমার বান্দা ওই দিন আমাকে খুশি করার জন্য দান করেছিল, আজকে বান্দা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাকে অবশ্যই বান্দাকে সাহায্য করব, নইলে হাদিস মিথ্যা হয়ে যাবে না। আমরা প্রত্যেকেই দান করব। আল্লাহ রাসূল একদিন বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা সাদাকা দাও। অধিকাংশ সাহাবী তো গরিব আপনারা জানেন। একদিন বলছে, হে আল্লাহ রাসূল, আমাদের যদি মাল দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কি করব? তাহলে তুমি নিজের জমিতে নিজে উপার্জন করো, সেখান থেকে বাঁচলে সাদকা দাও, তবুও সাদকা দাও। হে রাসূল, যদি ওই সুযোগ আমার না থাকে তাহলে তুমি অন্যকে সাহায্য করো, ওটাই তোমার সাদকা হবে। একজন মানুষ একটা কাজ করছে কিন্তু করতে পারছে না, টাকা থাকা সবসময় সব কাজ হয় না, অনেকটা শক্তির প্রয়োজন হয়। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা গাড়ি হঠাৎ করে চাকা পাংচার হয়ে পড়ে গেছে, আজকাল তো প্রাইভেট কারের যুগ, ওই ড্রাইভার একা ওটা উঁচা করতে পারছে না, যে যন্ত্র দিয়ে উঁচা করে ওটা দিয়ে হচ্ছে না, এখন অন্তত দু চারজন লোক লাগবে উঁচু করে দিলে চাকাটা সে পড়াইতে পারে। সমস্ত গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, আরো ভয়াবহ তাকাচ্ছে, হাত উঁচাচ্ছে, কেউ থামে না। মুসলমান থেমে যাবে, গাড়ি থামাবে, তার গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য দৈহিক সামর্থ্য যতটুকু সে করে দেবে, এইটুকুই সাহায্য যদি সে করে, এটাও তার জন্য কেয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা সাইকেলওয়ালা যাচ্ছে রাস্তায়, পিছনে চাউলের বস্তা আছে, হঠাৎ কোন কারণে সাইকেলটা পড়ে গেছে, এখন সে একাকি সাইকেলটা খাড়া করতে পারছে না, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে দিয়ে, আপনাকে বলতেও সাহস পাচ্ছে না, আপনি ভদ্রলোক মানুষ, সুন্দর পোশাক পরে আছেন, হ্যাঁ, আপনার ইমান আপনাকে বাধ্য করবে ওই অসহায় ভাইটাকে সাহায্য করে সাইকেলটা উঠিয়ে দিতে। যদি উঠিয়ে দেন, আল্লাহ দেখেছেন, কেউ দেখেনি, সাক্ষী কারোর দরকার নেই, আল্লাহ আপনার আমলনামা পুরোপুরি নেকি লিখে দান করবে। অসংখ্য প্রমাণ আছে, কত যে এরকম সাহায্য করার সুযোগ আছে হিসাব নাই। সাহায্য কিভাবে করবেন? আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, তুমি যদি কিছু না পারো অন্য মানুষকে সাহায্য করো। হাসপাতালে গিয়েছেন রোগী নিয়ে, যারা মফস্বল থেকে হাসপাতালে আসে তার হাসপাতালে কিছুই খবর রাখে না, আপনি ডাক্তার বা আপনি যে কেউ হোক, হাসপাতাল সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি বললেন, বাবা তুমি এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে যাও, চলো ওইখানে আট নম্বর বেড, চলো ওইখানে, এইখানে ইমার্জেন্সি রোগীদের ট্রিটমেন্ট হয়, চলো তোমাকে দেখিয়ে দিয়ে আসে, এতটুকু উপকার যদি আপনি করেন, এর মাধ্যমেই আপনি অশেষ নেকি হাসিল করবেন, আপনাকে কেউ ঠেকাবে না। এমনি করে ছোট্ট ছোট্ট বিষয় পয়সা নিতে কি হচ্ছে, জবান আছে, জ্ঞান আছে, আর এই মানুষকে সাহায্য করবেন। তিন রকম সাহায্য করা যায়। ধরে নেন একজন মানুষ এই মার্কাজে এসছে, ধরুন আমার কাছে এসেছে, আমাকে কখনো দেখেনি, মার্কাজে কখনো পা দেয়নি, আপনি দেখলেন লোকে এদিক ওদিক তাকাচ্ছে, যেহেতু নওদাপাড়া, নওদাপাড়া তো বড় জায়গা, আপনি তাকে বলে বাবা তুমি কি জন্য এসছো এখানে, বলে আমি এসে আমিরি জামাতের কাছে, কিন্তু আমি তাকে কখন দেখিনি, কেমন মানুষটা তাও জানি না, আমি কোথায় যাব। আপনি বলবেন ও ওই যে দেখা যায় বাসা, বলে আপনি চলে গেলেন, ও এদিকে তাকাচ্ছে, তাই তো বাসায় উঠবো, নতুন জায়গায় কি না জানে কি কি বলবে, কি অবস্থা হবে, এদিক ওদিক তাকাচ্ছে। আরেকজন ভাই গিয়ে বলছে কি ভাই আপনি কোথায় যাবেন, আমিরি জামাতের বাসায় যাব, কিন্তু আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে চলেন। এখান থেকে এই যে দেখা যাচ্ছে একটু এগিয়ে গিয়ে সামনে দরজা নক করবেন, উনি দরজা খুলে দেবেন, আপনি কিন্তু গেলেন না। ওই লোকটা সাহস করে এগিয়ে গেল বটে, কিন্তু ডাকার সাহস হচ্ছে না, নতুন মানুষ বুঝতে পারছেন। এইবার মাদ্রাসার এক ছাত্র বলছে কি ভাই আপনি কোথায় যাবেন, আমি আমিরি জামাতের সাক্ষাৎ করবো, তা আমি তো ওনাকে চিনি না, নতুন মানুষ ডাকলে কি না জানি কি মনে করে, ঠিক আছে চলুন আমার সঙ্গে চলুন। সাথে গিয়ে নিজেকে পরিচয় দিয়ে স্যার আসেন আপনারা মেহমান আসছে ইত্যাদি ইত্যাদি ডেকে নিয়ে হাতে সবর্দ করে দিয়ে আসলো। এই তিনটা মানুষ প্রত্যেকে কিন্তু নেকির কাজ করলো। সবচেয়ে বেশি নেকি কে পাবে, যে মানুষটা সাথে করে নিয়ে একেবারে মোলাকাত করিয়ে দিল, ওটা বেশি নেকি পাবে না? এরকম নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনি যেখানে যে স্তরে কাজ করেন না কেন, সেই স্তরে আপনার উপকার করার সুযোগ আছে। আল্লাহ রাসূল হাদিসটা অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। আপনি উকিল মানুষ, আপনি চান মক্কেল সাহেব আমার কাছে আসুক, উকিল এসেছে, মক্কেল এসেছে, ঘুরছে, কার কোন উকিল ভালো কে জানে, সবাই মনে করে আমার চেয়ে বড় উকিলের নাই, কিন্তু না, আপনার বিবেক বলে দিচ্ছে যে বিষয়ে লোকটা এসেছে ও বিষয়ে আমার চেয়ে ওই ভাইটি বেশি পারদর্শী, বলুন বাবা অমুক উকিলের কাছে যাও, অথবা সাথে করে নিয়ে তাকে ইন্ট্রোডিউস করে দিয়ে আসলেন, পুরা নেকি কিন্তু আপনি পেয়ে গেলেন। এই যে নিজেকে আপনি মাহরুম করে আর এক ভাইয়ের কাছে দিয়ে আসলেন তাকে, ওই লোকটা কিছুই জানত না, এখন সে বড় উপকৃত হল। এই উপকারটুকু আপনি যে করলেন বিনা পয়সায়, সেরেপ জবান দিয়ে অথবা সাথে একটু হেঁটে গিয়ে, এর মাধ্যমে আপনি জান্নাত খরিদ করলেন। হয়তো আপনি বুঝতে পারেন নাই, আপনার আমল হয়তো আপনার মনেও নাই, আল্লাহ তো ঠিকই মনে আছে, আল্লাহর ক্যামেরায় সবই উঠে গেল যে উকিল সাহেব অমুক দিন এই উপকারটা অমুক লোক করেছিল, আমি আল্লাহ আমলা পুরুষ হোক আর নারী হোক কারো কোন আমল আমি ক্ষতি করি না, নষ্ট করি না, আল্লাহর ওয়াদা। এবারে জনকে সাহেব বলছে হে আল্লাহ রসুল, আমার যদি অতটুকু সাহায্য করার ক্ষমতা না থাকে তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি কিছুই করার ক্ষমতা না থাকে তোমার, তাহলে এতটুকু অন্তত করো তুমি কারো ক্ষতি করো না, তাহলেও তুমি পূর্ণ নেকি পেয়ে যাবে। ক্ষতি সেই করতে পারে যার ক্ষতি করার ক্ষমতা আছে, তাই না? যার ক্ষতি করার ক্ষমতা নেই সে কি ক্ষতি করবে? ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হল তোমার ক্ষতি করার ক্ষমতা ছিল কিন্তু তুমি ক্ষতি করলে না, এটুকুই তোমার বড় সাদকা হয়ে গেল, এই সাদকায় তোমাকে একদম জান্নাতের ওসিলা হয়ে যাবে। বন্ধুরা আমার, সাদকার এই ব্যাখ্যা আল্লাহ রসুল নিজে দিয়েছেন, আমি খালি অনুবাদ করে দিলাম, বোঝার চেষ্টা করবেন। শুধু টাকা দিয়ে সাদকা হয় না, কথা দিয়ে, লিকুল কাউলুন মারুফুন সাদকা, একটা সুন্দর কথাটাও একটি সাদকা। ফকির এসেছে টাকা নাই কি করবেন, আপনি তাকে সুন্দর কথা বলে বুঝিয়ে দেবেন বাবা আসলে বিষয়টা এই, যেন ও কনভিনসড হয় যে আসলে ভাইয়ের কাছে টাকা নাই। এমনি করে মিষ্টি কথায় মানুষকে যদি আমরা বুঝাতে পারতাম সমাজ থেকে অশান্তি দূর হয়ে যেত, পারস্পরিক সহযোগিতায় সহমর্মিতায় পূর্ণ এই সমাজ একদিন শান্তির সমাজে পরিণত হয়ে যেত। এই আর্থিক সমাজটা তিন ভাগে বিভক্ত পৃথিবীতে, একটা হল পুঁজিবাদী সমাজ, একটা হল সমাজতান্ত্রিক সমাজ, আর একটা হল ইসলামী সমাজ। এই তিন রকম অর্থনীতি সারা পৃথিবীতে চালু আছে। পুঁজিবাদী সমাজ এটা মানুষের স্বভাব ধর্ম বলতে পারেন, স্বভাবের সঙ্গে মিশে আছে, প্রত্যেকটা মানুষ চায় আমার উপার্জন টোটালি আমার থাকবে, কাউকে দেব না, এটা মানুষের স্বাভাবিক বিষয়। আর এই ব্যক্তি মালিকানার আধিক্যের কারণেই এর প্রতিবাদের সৃষ্টি হয়েছে সমাজতান্ত্রিক সমাজ। ব্যক্তি মালিকানাধীন সমাজে ব্যক্তি যা ইনকাম করে সম্পূর্ণ মালিকানা তার হয়, সে কাউকে দেয় না। দয়া করে দিলে তবে পেল, নইলে পেল না। তার ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কাউকে নাই। এই ব্যক্তিতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য এখান থেকে প্রায় 100 বছর আগে সৃষ্টি হয়েছিল আরেকটি চরমপন্থী মতবাদ, সমাজবাদী মতবাদ, সোশিয়ালিজম। তারা বলে দিয়েছিলেন ব্যক্তির কোন টাকা পয়সা ব্যক্তি মালিকানায় থাকবে না, সম্পূর্ণ রাষ্ট্রের মালিকানায়। ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড। যে যা শ্রম দেবে ততটুকু নিয়ে নেওয়া হবে, আর যার যতটুকু প্রয়োজন ততটুকু তাকে দেওয়া হবে। এটা মানুষের স্বভাব ধর্মের বিরোধী। জেলখানায় আমরা কখনো খাওয়ার কষ্টে ভুগিনি, যাবজ্জীবন কারাদণ্ড যদি আগামীতে হয় আমাদের, তাহলে সেখানে সরকার আমাদের নিয়মিত খাওয়াবে। বরং ঈদের দিন আপনাদের বাড়িতে চুলো না জ্বললেও জেলখানায় আমাদেরকে উন্নতমানের খাওয়ান খাওয়াবে। 3.5 বছর খেয়ে এসে অভিজ্ঞতা আমার হয়ে গেছে, জেলখানে কেউ ভালো খেয়েছে, অসুবিধা কিছু নাই। ঈদের দিন পোলোয়া খেয়েছি, কখনো কখনো বিরিয়ানিও খাইয়েছি। হ্যাঁ, বেদাতি ছুটি যেগুলো হয়, ঈদ মিলাদুন্নবীর ছুটির দিনেও আমাদেরকে উন্নতমানের খানা দিয়েছে। বাড়িতে হলে তো খেতামই না, কারণ ওই দিন তো আমরা ওরা বেদাতি দিন খাওয়ার ব্যবস্থাই করতাম না। সর্বরাতের খানা তো আহলে সেটা খায় না, তো জেলখানে গিয়ে বাধ্য হয়ে খেতে হয়েছে, উপায় তো নাই। বিরিয়ানি পাঠাইছে, পোলোয়া পাঠিয়েছে, স্যার আজকে উন্নতমানের খানা, ডায়েট। তো বোঝা গেল জেলখানে গেলেও ভালো খাওয়া দাওয়া হয়। কিন্তু কেউ জেলখানে থাকতে চায় না কেন? জবটা আপনি দিতে পারবেন, খাওয়া দাওয়া যেন ভালোই আছে, বাবা তুই বাড়ি থাকার কি দরকার, জেলখানা যা। কেন থাকতে চায় না? কারণ মানুষ তার ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলে। মানুষ স্বাধীন মতো খেতে পারে না, স্বাধীন মতো চলতে পারে না, স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীনভাবে লিখতেও পারে না। ইবনে তাইমিয়ার কলমটা পর্যন্ত ক্লিক করে নেওয়া হয়েছিল। আমারও মাঝে মধ্যে কলম এবং খাতা সিজ করে নিয়ে যেত, দয়া করে 15-20 দিন পরে আবার পাঠিয়ে দিত। খাতা লিখলাম, এবার নিয়ে যাবে সুপার সাহেব, কি লিখলাম ভালো করে পড়বে, তারপর আবার পাঠিয়ে দেবে। এই করে করে 5000 পৃষ্ঠায় লেখা হয়েছে আমার। কত যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে আল্লাহ জানে। আর সেই জন্য বাছাই করে নিয়েছেন নবীদের কাহিনী, যার পরে কোন রাগ নেই, তাই না? নবীদের বিরুদ্ধে সরকার রাগ আছে? আমি চিন্তাভাবনা দেখলাম যে অন্য কিছু লিখতে তো দেবে না, তাহলে এইরকম একটা টপিক বাছাই করে যা লিখলে কেউ ধরে না, তাই লিখলাম নবীদের কাহিনী, যেটা আপনারা এখন বই আগে দেখছেন। এটা জেলখানের ফসল। তো বোঝা গেল ওখানে স্বাধীনতা নাই, কিন্তু খাওয়া দাওয়া ভালো। এই খাওয়া দাওয়া মানুষ পছন্দ করে না। সমাজতন্ত্র এই খাওয়া দাওয়ার ওয়াদা দিয়েছিল আমাদেরকে, যে তোমরা শুধু খাটবে, সরকারের পুরো রাষ্ট্রটা সরকারের জমিদারি, এখানে তোমরা ধান উৎপাদন করবে, চাল উৎপাদন করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু লাভ যেটা হবে টাকা পয়সা সব সরকারের ঘরে জমা দেবা ব্যাংকে, তোমার যা লাগবে সবই আমরা দেব। এসো লাইন দিয়ে দাও, প্রতিদিন সকালে পাউরুটি নিয়ে যাও, দুধ নিয়ে যাও, গোশত নিয়ে যাও, যা খুশি না। এই ব্যবস্থা চলে নাই। ব্যক্তি মালিকানা লাগামহীন যেমন মানুষের ক্ষতি করে, লাগামহীন ব্যক্তি মালিকানা মানুষের জন্য অতীব ক্ষতিকর, যেমন কারুনের ধন মানুষের কোন উপকার করেনি বরং ক্ষতি করেছিল, ঠিক অনুরূপভাবে ব্যক্তি মালিকানাহীন সামাজিক মালিকানায় মানুষ কখনোই এটা বরদাস্ত করতে পারে না, গ্রহণ করতে পারে না। এটা স্বভাব ধর্ম বিরোধী, এ দুটাই চরমপন্থী। সেজন্য চীন, রাশিয়া, যে সমস্ত রাষ্ট্রে সমাজতন্ত্র চালু হয়েছিল, সব রাষ্ট্রগুলোই 50 বছরও যায় নাই আবার পুনরায় পুঁজিবাদের দিকে চলে গেছে। এখন চীন এত বড় পুঁজিবাদী দেশ হয়ে গেছে, যদি মুখে এখনো সমাজতন্ত্রের বলি কপচায় তারা একদলীয় শাসনের জন্য, যা আমেরিকারও উপরে উঠে গেছে। বিলাস সামগ্রী যা আমেরিকার মার্কেটে পাওয়া যায় না, চীনের মার্কেটে পাওয়া যায়। বরং এখন আমেরিকা চীনের কাছ থেকে, এই ওবামা প্রশাসন শোনা যায় 3 trillion dollar লোন করে ওবামা তার প্রশাসন চালাচ্ছে। অর্থাৎ বোঝা গেল যে সমাজতন্ত্র চলে না, পুঁজিবাদটাই হল আসল মানুষের স্বভাব ধর্ম। ইসলামী অর্থনীতি কোনটা? এই দুই চরমপন্থী অর্থনীতি, লাগামহীন পুঁজিবাদ, ওদিকে পুঁজিহীন সমাজবাদ, এই দুটি চরমপন্থী মতবাদ। এই দুই মতবাদের মধ্যবর্তী মতবাদ হল ইসলামী অর্থনৈতিক মতবাদ, যেখানে ইকোনমিক ইকুয়ালিটি নয়, ইকোনমিক ইকুইটি বাস্তবায়ন করা হয়েছে। অর্থনৈতিক সাম্যবাদ নয়, হাতের পাঁচটা আঙুল সমান করাকে বলে সাম্যবাদ। এই সাম্য কখনোই আল্লাহ সৃষ্টি করে দেন নাই, তাই এটা করতে গেলে হয় না। কেড়ি আঙুল আর বুড়ি আঙুল যদিও সাইজে ছোট, ক্ষমতার দিক দিয়ে বুড়ো আঙুল না থাকলে চারটা আঙুলই অচল। এই চারটা যদি না থাকে একটা বুড়ি যদি থাকে বুড়ি সচল। প্রত্যেকটারই একটা একটা গুণ ক্ষমতার যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সমাজের যে সবচেয়ে নিম্ন শ্রেণী বলে আপনি ঘৃণা করছেন, ওই নিম্ন শ্রেণী না হলে আপনি উচ্চ শ্রেণীর দুনিয়া চলতেই পারতেন না। যদি রাজশাহী শহরের মেথররা একদিন ধর্মঘট করে, শহরে বসবাস করা যাবে না। মেথরেরও দরকার আছে, ড্রাইভার যদি না থাকে বড় লোকের গাড়ি এক পাও ঘুরবে না চাকা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন গুণ ক্ষমতা দিয়ে, লিয়াত্তাখাযা বা'দহুম বা'দান যুখরিয়া, যাতে একে অপর থেকে আল্লাহ কাজ নিতে পারেন। আমরা যতই স্লোগান দেই হাতের পাঁচ আঙুল সমান করতে হবে, লাঙল যার জমি তার, কত যে স্লোগান জীবনভর শুনলাম, রাজনীতিকদের স্রেফ পাগল বলা ছাড়া কিছু বলার উপায় নেই। স্রেফ পাগল, এই পাগলটাই আমাদের স্লোগান পেয়েছে মাথায় ওঠে। হাতের পাঁচাঙ্ক সমান হয় পাগল না একটা, লাঙল যার জমি তার, এর কোন স্লোগান হইল? ভালো চশ লাঙল খাও। যদি ধনী শ্রেণী দুনিয়া না থাকতো, ব্যবসা বাণিজ্য যদি না থাকতো, গরিব শ্রেণী বাঁচতে পারত না। ওইরকম ভাবে জমির মালিক যদি না থাকে, শুধু চাষ করলেই সে জমি মালিকানা ভোগ করতে পারবে, চালাতে পারবে, সেটাও সম্ভব নয়। সব কিছুরই পরিমিতি থাকতে হবে। এইখানে গিয়ে ইসলাম আপনাকে বলে দিয়েছে, আপনি ব্যক্তি উপার্জন করুন, কিন্তু মনে রাখবেন এটা আপনার হক নয়। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের এই অর্থ সম্পদে সাইল এবং মাহরুম যারা, যারা বঞ্চিত, মাহরুম বলতে বঞ্চিত, এবং যারা সায়েল প্রয়োজনে যারা মানুষের কাছে চায়, এদের সবাই হক রয়েছে। হক শব্দের অর্থ বুঝতে বোধ হয় কষ্ট হওয়ার কথা নয়, হক অর্থ অধিকার, হক অর্থ করুণা নয়। ধনী গরিব সবই আল্লাহর বান্দা। আল্লাহ এখানে অর্থনীতির একটা মূলনীতি বলে দিলেন যে এই মালের মালিক আমি। অফিস সময় রিজকুকুম ওয়ামাতু আদুন, মনে রেখো হে মানুষ, আসমানে তোমাদের রুজি আর যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, তোমাদের রুজি দুনিয়ায় বন্টন হয় না। তোমার আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার তকদিরে তোমার রুজি আমি লিখে দিয়েছি, সে রুজি তোমার ঘরে আমি পৌঁছে দেবো, আমি আল্লাহ ওয়াদা করছি। অতএব তোমার রুজির জন্য তোমার চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নাই। ইন্না খালাকনা কুল্লা শাইইন বিমিকদার, আমি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছি পরিমাণ মোতাবেক। এই পরিমাণ আমার হাতে, তুমি পারো না। বাংলাদেশে 71 সালে 7.5 কোটি মানুষ ছিল, আর এখন 2012 সালে এখানে গিয়ে 16 কোটি মানুষ হয়েছে। রুজির অভাব তো হয়নি, বরং যার বাপের কুড়ে ঘর ছিল তার ছেলে যদি 10টা ছেলেও হয়, তার সবাই 10টা বিল্ডিং মালিক হয়ে গেছে, এরকম বহু বাড়ি আছে, কারো রুজির অভাব হয়নি। এই নদপাড়ায় কটা মানুষ ছিল, এখন এত মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, বাড়ি শুধু হয় নাই, বিল্ডিং কতটা গুণি শেষ করতে পারবেন না। আগে যে জমিতে 1 বিঘা জমিতে 8 মন ধান হতো, পাটনায় ধান আমরা ছোটবেলা দেখছি, আর এখন সে 1 বিঘা জমিতে কমপক্ষে 55 মন ধান হয়। আগে এক ফসল হইতো, এখন 3 ফসল হয়। আবার আমাদের বিড়ি এমন এক সুন্দর বের করেছে, আগে 3 মাসে কম ফসল হইতো না, এখন নাকি আবার কোন সব গবেষণা হয়ে গেছে 1 মাসও লাগবে না আপনার ঘরে ফসল চলে আসবে, 18 দিনে বলে ধান পাকবে। দিন দিন ডেভেলপ করছে কে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান খুলে দেওয়া হচ্ছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছেন আমি এলহাম করি, প্রক্ষিপ নিক্ষেপ করি তোমার মাথার মধ্যে ভালো এবং মন্দ সবকিছু। বিজ্ঞানীরা মনে করেন আমরা এসব করছি, যে না, বিজ্ঞানের অন্তরের মধ্যে আল্লাহ পাক এলকা করে দেন, এই বেটা এইটা কর তাহলে এইটা হবে। পুরা সায়েন্সটাই আন্দাজের অনুমানের উপর নির্ভরশীল, অনুমান করে বলে এটা করলে এটা হতে পারে, অত সেটা করল হয়ে গেল, বাস বিজ্ঞানী পুরস্কৃত হল, নোবেল প্রাইজ পেল। আসলে যিনি তাকে মনে করে দিয়েছিলেন সে আল্লাহকে কিন্তু একবার আমরা স্মরণ করি না। এই পৃথিবী পরিচালনার স্বার্থে তিনি এগুলো করেন। অতএব আপনি যে ইনকাম করবেন এটাকে বিশ্বাস রাখতে হবে আপনাকে, এবং কোরআনের নির্দেশ অনুযায়ী মূল মালিক হলেন আল্লাহ, আপনি সম্পদের মালিক নন, যেন আপনার জানের মালিক আপনি নন, আপনার মালের মালিকও আপনি নন। জান বা জীবনটা কিভাবে পরিচালনা করবেন সে বিধান আল্লাহ যেমন দিয়ে দিয়েছেন, অমনি আল্লাহ দেওয়া মাল আপনি কিভাবে ব্যয় নির্বাহ করবেন, কিভাবে উৎপাদন করবেন, আয় উপার্জন করবেন, ওটাও আল্লাহ বলে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لم يزل قدم ابن آدم حتى يسأل عن خمسة أشياء وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقه وعن علمه بما عمله ايه حديث جو جتشت عمد الجبن پر جنب جنب الله رسول بول چهن هي شنه لك بنو آدم قیمت المات آدم شنطان پانفلت باربنا پاستا پسنو اتو نادیا پر جنب প্রথম প্রশ্ন, তোমার জীবন সম্পর্কে বলো, কোন কাজে তুমি জীবনটা ব্যয় করেছিলে। এরপরে খাস প্রশ্ন শুরু হবে, জীবন বললে টোটাল সার্বিক প্রশ্ন হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক সার্বিক প্রশ্ন করে ক্ষান্ত হবেন না, বিশেষ বিশেষ প্রশ্ন শুরু হলে এবারে আর চারটা। এক, ওয়ান স্বাভাবিহি ফিমা আবলাহ, জীবনের শ্রেষ্ঠতম অংশ হচ্ছে যৌবনকাল, বলো তুমি যৌবনকালটা কোন কাজে বৃদ্ধ করেছ। সাবধান যুবকেরা, তরুণ এবং যুবক যারা আছো, তোমাদের এই জীবনটাই পদস্খলনের জীবন, তোমাদেরকে নিয়েই বড় বড় সন্ত্রাসীরা, বড় রাজনীতিকরা তাদের খেলা চালিয়ে যাচ্ছে, তোমাদের রক্তের বিনিময়ে বড় বড় নেতারা নেতৃত্বের আসনে বসছেন, আর অপশাসনে বিশ্বকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে সিরিয়ার রিপোর্ট পড়ে দেখেন, আজকে মিয়ানমারের রিপোর্ট পড়ে দেখেন, রোহিঙ্গাদের নির্যাতন কিভাবে করছে, কারা করছে, সরকার করছে, নির্বাচিত সরকার, নির্বাচিত লুটেরা, নির্বাচিত সন্ত্রাসী, নির্বাচিত গুন্ডা। সাবধান তরুণ যুবকদের, কাঁধে উঠে কিন্তু এরা এসব করছে, খুবই সাবধান। প্রশ্ন করা হবে তোমাকে, হে যুবক বলো তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে, সেটা স্লোগান আর মিছিল করে মানুষ খুন করেছিলে প্রকাশ্য দিনের বেলায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে শুধুমাত্র চাঁদাবাজি করার কারণে, এটা সম্ভাবনাময় তরুণকে তুমি তো সুরে দিয়ে হত্যা করেছিলে, বিচার জানি কিছুই হবে না, কারণ ওটা তো দলীয় ক্যাডার, তার দল ক্ষমতায় আছে, অথবা সাত খুন মার, এই যদি দেশের অবস্থা হয় তাহলে ওই যুবক যে মারল সে তার ইহকাল পরকাল হারাল, যে মরল হয়তো আপনি ভাববেন যে সে তো মজলুম, জি না, সেও তার ইহকাল পরকাল হারিয়েছে, কারণ সেও সমান দুর্নীতিবাদ ছিল, সে পারানি বলে মাঠটা খেয়ে মরেছে। সে আল্লাহ রসুল বললেন দেখো আল কাতুল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে যাবে। সাহাবা কেরাম বলে হে রসুল নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে, হত্যাকারী না যেতে পারে? আল্লাহ রসুল জবাব দিলেন নিহত ব্যক্তিও ওকে হত্যা করতে চেয়েছিল, হেরে গেছে বলে মরেছে, অতএব ও জাহান্নামে যাবে। তাহলে অবস্থাটা কোন দিক গেল? অতএব হে তরুণ যুবক, তোমরাই হত্যা করো, তোমরাই খেলা করো, তোমরাই সবকিছু করো, বুড়াদের এই ক্ষমতা নাই, অতএব সাবধান। বিশেষ করে জিজ্ঞেস করা হবে যুবকদেরকে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবনকাল তুমি কোন কাজে বার্ধক্য করেছিলে, ওয়ান মালিহি মিন আনা আনফাকাহু, এবার প্রশ্ন করা হবে যারা উপার্জনশীল ব্যক্তি, ধনিক শ্রেণী বিশেষ করে, কোন পথে তুমি আয় উপার্জন করেছিলে, ফিমা আনফাকাহু, কোন খাতে তুমি ব্যয় করেছিলে। এটা খুব কঠিন প্রশ্ন। আমরা সবাই দান করি, মাদ্রাসার নাম শুনলে পাগল হয়ে যায়। যারা দানশীল ভাই আছেন তাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যায়, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ধর্মের নামে এদেশে এবং অন্য দেশেও বহু কিছু হচ্ছে যেগুলো আসলে এই ধর্ম নয়। ধর্ম সেটাই যেটা পবিত্র কোরআন এবং সহি হাদিস দ্বারা অনুমোদিত, সেটাকেই ধর্ম বলা হবে। এর বাহিরে ধর্ম নেতারা যা কিছু তৈরি করেছেন সবটাই ধর্ম নয়। ইহুদি নাসারা ধর্ম নেতারা তৌরাত ইনজিলকে একবার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ধ্বংস হল ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেরা বই লেখে আর বলে এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ধ্বংস হোক ওদের এই সমস্ত লেখনী, ধ্বংস হোক এই লেখনী বিক্রি করে তারা যে উপার্জন করে সেই টাকা পয়সা। ইহুদি ধর্মনেতাদের এই অবস্থা আমাদের ধর্মনেতাদের হবে। আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হাসবান নাল বিন নাল, পায়ের এক জোড়া জুতোর মতো একটার সঙ্গে একটা যখন মিল হয় ইহুদি ধর্মনেতাদের মতো হে মুসলমান তোমাদের একই অবস্থা হবে, সাবধান সেই সময়ের জন্য। মাদ্রাসার দান এসছে না দিলে কেমন দেখায়, ঠিক আছে এখানেও কিছু ওখানেও কিছু ওখানেও কিছু সবটা দিলাম, আপনি হয়তো মুখ রক্ষা করলেন কিন্তু আল্লাহর কাছে মুখ রক্ষা পার পাবেন না। আপনি যদি জেনে শুনে কোন বেদাতি মাদ্রাসায় দান করেন, শিরক ভরা মাদ্রাসায় দান করেন, এটা আপনার ক্ষতি করবে মারাত্মকভাবে, আপনি জানেন না। কারণ আপনি জানেন এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, ওখানেও কোরআন হাদিস পড়ানো হয়, ওখানে কোরআনের অপব্যাখ্যা করা হয়, যে কোরআন পড়ে আমরা শিখেছি লাইসা কামিসলি শাইউন হুয়া সামিউল বাসির, আল্লাহর তুলনীয় কিছুই নাই, তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। সেই একই কোরআন পড়ে তারা ব্যাখ্যা করেছে আল্লাহর কোন আকার নাই, আল্লাহ শূন্য সত্তা। কোরআন পড়লেই যে সে হেদায়ত পাবে কে বলেছে আপনাকে? ব্যাখ্যায় ঘুরিয়ে দিয়ে নিয়ে গেছে আল্লাহকে, শূন্য সত্তা বানিয়েছে, আল্লাহ কিছুই না, এটা শূন্য। যেখানে আল্লাহ বলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কিছুই নাই, অর্থাৎ আল্লাহর নিজস্ব আকার যদি না থাকবে তিনি দেখেন কি দিয়ে? যার চোখ নেই সে কি দেখতে পায়, যার কান নেই সে কি শুনতে পায়? ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি হে মূসা এবং হারুন, আমি সব কিছু শুনছি এবং দেখছি। এই কথা বলার পরেই তো মূসা এবং হারুন সাহস করে ফিরাউনের মতন দুর্ধর্ষ শাসকের সামনে যেতে সমর্থ হয়েছিলেন। আল্লাহ পাক এই ওয়াদা যখন করলেন তোমরা যাও আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, আমি সবকিছু শুনছি এবং দেখছি। যিনি শোনেন যিনি দেখেন, তা আপনি বলছেন তার চোখও নাই কানও নাই, সবই কুদরতি কান কুদরতি চোখ, ব্যাখ্যা হয়ে গেল আপনার দৃষ্টিতে আল্লাহ নিরাকার আল্লাহ কিছু নাই, আকিদা আপনার এই। আপনার দৃষ্টিতে যিনি মারা গেলেন মানুষটা, ওই মানুষটা মরে নিয়ে যদি সে অলিয়া অলিয়া হয়, মরে গিয়েও কবর বসে আমার রোগ সারাই করে দেয়, আমার পেটের অসুখ ভালো করে দেয়, আমার বাচ্চার অসুখ ভালো করে দেয়, আমার বিপদ উদ্ধার করে দেয়, ওই মাদ্রাসায় কিন্তু আমিও পড়ছি, ওই মাদ্রাসায় আপনিও পড়ছেন, দুটি ছাত্রের মধ্যে দুটি আকিদা গড়ে উঠল। যেখানে করোনা বলছে ইন্নাকালা তসমিউল মাউতা ওয়ালা তাসমাউ সুম্মা দোয়া, তুমি কখনোই কোন মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না। যেখানে আল্লাহ বলছেন ওমানতা বেমুসমিন মান ফিল কবুর, তুমি যারা কবরবাসীকে শুনাইতে পারো না। আপনি ব্যাখ্যা দিলেন অন্যভাবে, দিয়ে ছেলেকে বুঝিয়ে দিলেন, কোন সমস্যা নাই। আমার হুজুর অলিয়া হলিয়া ছিলেন, অতএব ওনার বিষয়টা আলাদা, উনি কবরে গেলেও সব শুনতে পান। কিন্তু ওটা যে মাদ্রাসা যে এসেছে আপনার কাছে, আপনি ওখানে দান করে দিলেন আপনার ওই একশো টাকা, ওই বেদাতি এবং শেরিকি কাজ পরিপুষ্ট হয়ে গেল। এখানে দান করলেন ছেলেটা সহি আকিদা গড়ে উঠল, ওখানে দান করলেন ওই ছেলেটা নিকৃষ্ট আকিদা গড়ে উঠল। এখানে যে দান করার পরিমাণ পরিণাম হবে এই, আপনার দানটা প্রবৃদ্ধি দান করতে করতে এমন হবে কেমন পর্যন্ত যে পাহাড়ের রূপ ধারণ করবে। আর ওখানে যে দানটা করলেন ব্যর্থ হয়ে গেল, এটা হলো সাদাকা জারিয়া, ওটা হলো গোনাহে জারিয়া। কেমন পর্যন্ত ওখানে খালি গোনাই বাড়বে আপনার, আর এখানে দিলে কেমন পর্যন্ত খালি সাদাকার নেকি বাড়বে, কোনটা দেবেন নিজে নিজে চিন্তা করবেন, এটা হিসাব দিতে হবে। অধিকাংশ বড় লোক মানুষের চেহারা দেখে দান করেন, যাচাই করেন না যে কোথায় দান করছি, সাবধান। আজকে আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, এবারের ফেতরা 55 টাকা থেকে 1500 টাকা। জীবনে ভাই এরকম কথা শুনি নাই, এতদিন শুনছি গতবার ছিল 52 টাকা থেকে 100 টাকা। মানে একই মজাবের দুই হুজুরের মধ্যে গোলমাল লাগিয়েছিল, সেজন্য 52 থেকে 100। এবার যে মেলা মুফতি টুফতি দেখলাম, ওরে সুবহানাল্লাহ, এইসব মুফতি যদি বাংলাদেশে থাকে তা আপনার কেউই আর ফেতরা দিবে না। 1500 টাকা ফেতরা দেওয়ার কোন পাগল আছে বলুন তো? মাথার মধ্যে যে কি আছে আল্লাহ জানে, বললে তো বেয়াদবি হবে আমাদের। আপনারাই বলবেন আপনি এত জানেন, ওরা কিছুই জানে না। সেই জন্যই কোন বাস বিচার মধ্যে আমরা যাই না, যিনি আসেন বড় তিনি বড় থাকুন, আল্লাহ তাকে যেন কখনো ছোট না করে। আমরা পরিষ্কার ভাবে হাদিসের কথা বলি। ফরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রে সা'আম মিন তামারিন ও সা'আম মিন শাইরিন وفي رواية سعى من طعام على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين بخاري مسلم الحديث ابن عمر বলছেন আল্লাহর রাসূল ফরজ করেছেন, ফরজ মানে বুঝতে পারছেন, মুসলমান যদি সে হয় হুর স্বাধীন মানুষ, আব্দ ক্রীতদাস, জাকার পুরুষ মানুষ, ওনসা মহিলা, সাগির বাচ্চা মানুষ, কাবির বড় মানুষ, মিনাল মুসলিমিন অবশ্যই থেকে মুসলমান হতে হবে, প্রত্যেকের উপরে ফরজ করেছেন সা'আম মিন ত্বাম, এক সা করে খাদ্য। আরব দেশে লোকেরা যা খাদ্য খেতেন সেগুলোর নাম হাদিসে এসেছে মাত্র, ওইগুলি সারা পৃথিবীর জন্য প্রযোজ্য এ কথাটি ঠিক নয়। এটুকু বুঝতে যেসব মুক্তিদের সমস্যা হয় তাদের মাথার মধ্যে গোলমাল আছে। বাংলাদেশে যেহেতু হাদিসের 4টা জিনিসের নাম আসছে, কিশমিশ, পনির, খেজুর আর জব, তাই হিসাব করেছেন খেজুরের কেজি কত করে। তো ওনারা ইরাকের সা ধরে, আল্লাহ নবী কি ইরাকে ছিলেন না মদিনা ছিলেন, এটু বুঝাবার জন্য কি কোন রিসার্চ করা লাগবে না ডক্টরেট করা লাগবে? তো পাগলও বলতে পারে আল্লাহ নবী মদিনায় মৃত্যুবরণ করেছে, মদিনায় বসে ইসলাম কায়েম করেছে, সেখানে তিনি বলছেন এক সা করে খেজুর দাও। বলছেন কাদেরকে? মদিনাবাসীদেরকে বলছেন, তিনি তো কখনো ইরাকে যান নাই। মদিনার যে সা দরকার হয় আমার বাসায় যে দেখে এসে সা আমি নিয়ে আসছি। মদিনা বাসের প্রফেসর আমাকে 3টা সা হাদিয়া দিয়েছে, সা ভরেন উপর করে ফেলেন খালাস, অত মাপজোক দরকার নেই, কয়েক কেজি হয়। মাপজোক করে আমরা দেখেছি বাংলাদেশে চাউল 2.5 কেজি হয় বা একটু বেশি দেন তাও ভালো, হাতে 4 অঞ্জলি ভরে দেন, এটি হলো এক সা। মদিনার সা দেবেন, ইরাকের সা নয়। হ্যাঁ, ইরাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম, সেজন্য কি ওদিকে আপনাদের হিসাবটা চলে গেল? সা ফরজ করেছে কে? আল্লাহ রসুল করেছেন, আবু হানিফা করেছে, রসুল করেছেন। আমরা রসুলের উম্মত না কোন ইমামের উম্মত? রসুল বলছেন এক সাগরি ফেতরা দা মদিনায় বসে, অত মদিনায় যে সা যে ওজন সেইটা আমাকে দিতে হবে, অন্য জায়গায় কোন সা চলবে না। এটুকু বোঝার জন্য বাংলাদেশে বড় বড় মুফতিদের নিয়ে সরকার হাজির করেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে বলি সারা দিন রাত মিটিং করে ওইটা বানাইছে। হ্যাঁ, যখন মদিনায় প্রথম গম গেল, আপনারা জানেন বিদেশ থেকে কোন দেশে একটা জিনিস আমদানি হলে তার দাম বাড়ে না, এটা স্বাভাবিক কথা। মদিনায় আল্লাহ রসুলের জমানায় গম ছিল না, আল্লাহ রসুলের মৃত্যুর অনেক পরে আমির মুয়াবিয়ার সময় অর্থাৎ 44-41-42 হিজরিতে প্রথম সিরিয়া থেকে গম আমদানি হয় মদিনাতে। আমদানিকৃত ফসলে নিঃসন্দেহে দাম বেশি হয়। তখন আমির মুয়াবিয়া মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে খতবা দেওয়ার সময় বললেন, আমি মনে করি আমদানিকৃত সিরিয়ার এই গম অর্ধ সা তোমাদের মদিনার এক সা খেজুরের সমতুল্য, অত অর্ধ সা গম দিলেও চলবে। খোদ্দাতে নামতে পারেনি, ওইখানে দাঁড়িয়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবি, তিনি বলে হে আমির মুয়াবিয়া, খবরদার, তুমি আমির হতে পারো, আল্লাহ নবীর হাদিস পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই। বলুন সুবহানাল্লাহ, কি সাহস একবার দেখে নেন। আমরা নবীর জমানা যা দিয়ে আসছি তাই দেব, অর্ধ সা গমের হিসাব নাই, আমরা এক সা করে খাদ্যশস্য দান করব। এই হাদিস বুখারী শরীফে মুসলিম শরীফে আমাদের সামনে মজুদ থাকতে কোন রিসার্চের দরকার আছে আপনাদের? যদি রিসার্চ করেন করেন যে হাদিস আগে রিসার্চ পরে, আপনার রিসার্চে গোলমাল থাকতে পারে, হাদিসে কোনো গোলমাল নাই, হাদিসে কোনো সন্দেহ নাই, হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে নিঃসন্দেহ, এটা ওহির বিধান। হাজার গুন্ডা মুক্তি একদিকে চলে যাক, বুখারি মুসলিম হাদিস একদিকে থাক, আমি হাদিসকে গ্রহণ করবো, মুফতিকে আমি সরিয়ে দেব, মুফতিরা আমার কবরে যাবে না, মুফতি সাহেবদের আমাদেরকে সাফাত করবে না, সাফাত করবে আমার রসুল, রসুলের সাফাত ছাড়া এক পা যাওয়ার ক্ষমতা কারো নাই। অত রসুল যেখানে বলে গেছেন এক সাগরে খাদ্যশস্য দেবে, মদিনার সার সেখানে যা ছিল সেই সার হিসাবে 2.5 কেজি চাউল দিবে। টাকা বন্যা ফাউন্ডেশন মুখ, কারণ ওনাদের হিসাবে 3 কেজি 300 মানে কি 3300 গ্রাম, 3300 গ্রাম খেজুরের দাম যা তাই দেবেন, 3 কেজি 300 খেজুর দাম বেশি না, ওটার মধ্যে 1300 টাকা হয়েছে, আর 3 কেজি 300 কিশমিশ 1500 টাকা হয়েছে। তা ওই চারটা জিনিস হাদিসে রয়েছে, তাই বলে যদি কেউ এই চারটা জিনিস দেয় তাহলে তাহলে 1500 টাকার ফেতরা দিবে, আর যদি কেউ অর্ধসা গম দেয় তাহলে 55 টাকা দিবে। কেন 55 টাকা তো জানেন, এখানে আর এক সা নাই, এখানে এসে অর্ধসা, এক সা দিলেও তো একটু বাড়ত, 7-10 টাকা হইত, এখানে অর্ধসায়ের গম পেসছে, কারণ মিশরে সিরিয়ার গম তখন মদিনে আমদানি হয়েছে, তখন ওই যে আমির মুয়াবিয়া যে কথাটা বলেছিলেন না যে অর্ধসা গম এক সা খেজুরের সমতুল্য, ওই কথাটা ধরে রাখছে যদি এখানে সস্তা পাওয়া যায়, অর্ধসা গম অর্ধসা খেজুর কি বলে ওটাকে গমের হিসাব করে বাংলাদেশের ফেতরা তারা জায়জ করে দিয়েছেন। তো এখন গম দেওয়ার দরকার নেই, টাকা দিলেই চলবে, বড় লোক সুবিধায়। অথচ সেই যুগে গেছিল রূপার টাকা সোনার টাকা, আল্লাহ রসুল এবং তার সাহাবিগণ কখনোই ওই টাকা দিয়ে ফেতরা দেন নাই। আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরব পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী দেশ, সেখানে লোকেরা আজও পর্যন্ত ওই গমের প্যাকেট কিনে কিনে নিয়ে যাচ্ছে, মিসকিন দিয়ে দিয়ে আসছে, এটা আমার নিজের চোখে দেখা। ফ্লাইট ফেল করেছিলাম, আমাকে বাধ্যে 12 দিন থাকতে ছিল জেদ্দাতে, এবং আলহামদুলিল্লাহ আমাকে ঈদের সালাতে যোগদান করার সৌভাগ্য আল্লাহ দান করেছিলেন। ঈদের দিন সকালে যে ঈদ পড়তে যাচ্ছি, এটা শুনে রেখে ঈদ তো আপনারা পড়বেন, ফজরের সালাত আদায় করে ঈদের দিন সৌদি আরবের মুসলমানরা বাড়িতে যায় না, ওইখান থেকে ডাইরেক্ট ঈদগাহ চলে যায়, সূর্য একটু উঠলেই হয় ইমাম সাহেব চলে আসছে, আমরা তো মাশাআল্লাহ খেয়ে দিয়ে বেশ পেট ভরে তারপর আসি, রোদে চড়ে ইমাম সাহেব খুব দা শট করেন, রোদে কষ্ট হচ্ছে। ঢাকা ইত্তেফাক মহলে পরশুদিন এক প্রশ্ন আসছে, স্যার সামিনাটাঙ্গে ঈদ পড়া যাবে কিনা? বাবা দুদিন পরে বলে এসি দিয়ে ঈদ পড়া যাবে কিনা? তোরা ইসলামটাকে সস্তা করতে করতে একেবারে ঈদগাহ সব বিল্ডিং মারি ফেলল, তোমাদের হবেটা কি জীবনে? আরব দেশের কঠিন গরমে প্রচন্ড দাব দাহে আল্লাহ রসুল এবং তার সাহাবিগণ ময়দানে গিয়ে প্রকাশ্যভাবে ঈদের সালাত আদায় করলেন, তারা কষ্ট করলেন, আর তোমরা এতই বিলাসী হয়ে গেছো, সামিনা করেছো, এখন আবার এসি চাও, দুদিন পরে বললে বিল্ডিং করে দাও, কত আর চাও তোমরা? তোমরা জান্নাতও চাও? এত সস্তা, এত আরামের জায়গা নাকি? অতএব ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে দান করুন। আল্লাহ রসুল কাররিহিল মুরসালা বায়ু প্রবাহের না দান করতেন, যাকাত আদায় করুন, হিসাব করে করে ব্যবসায়রত সম্পদ যার আছে, ব্যবসায় কেনা টাকা দিয়ে যে মানে আপনার মালের যে কেনা দাম সে হিসাব করে আপনি জাকাত দিবেন। এই জাকাত দিচ্ছেন সেরফ সাদাকা মনে করে, এটা কোন ট্যাক্স নয়, সরকার যা নেয় সেটা জুলুম, ইসলামী অর্থনীতিতে জাকাত রয়েছে, জাকাত দিবেন। এই জাকাত আপনার 100 টাকার পুঁজি 2.5 টাকা ভেঙে গেল, অর্থাৎ মানুষকে বাধ্য করা হচ্ছে ইসলামী অর্থনীতিতে যেন গরিবকে সে দান করতে বাধ্য হয়, এটা ফরজ জাকাত। এছাড়াও অফি আমওয়ালিম আরো আপনার আমলে আমি মারা জাক না হই ইনফেকুন, এসা নফল সাদকা আপনি সবসময় করে যাবেন, এই সাদকা এবং দান তত বেশি করবেন, ইসলামী সমাজে দারিদ্র তত বেশি দূর হবে, দারিদ্র দূর করার জন্য সাদাকাই একমাত্র হাতিয়ার, যদি মুসলমান সাদাকা দেয় ইনশাআল্লাহ ইসলামী সমাজে পরস্পর কোনো অভাব হবে না, এই সমাজে কোনো গরিব থাকতে পারে না, এই সমাজে না খেয়ে মরার কোন সুযোগ নাই, যেহেতু আমরা যারা একটু ক্ষমতা রাখি আমরা সবাইকে দান করে আনন্দ পাই, কারণ আমি যে দানটা করছি এই দানটা আমার থেকে যাচ্ছে। হাদিসটা একটু বলি শেষ করে দিই, আল্লাহ রাসূল বলছেন দেখো বান্দা একুলুল আব্দু মালি মালি মালি, বান্দা বলে এটা আমার মাল আমার মাল আমার মাল, অথচ মাল হল তিনটা, মা আকালা ফাআফনা, যা খায় ওটা পরবর্তী ক্ষুধা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, অমা যেটা পরিধান করে মা লাবেসা ফাবলা, যেটা পরিধান করে যখন ছিঁড়ে যায় ওটা বাদ হয়ে যায়, আর যেটা সে দান করে আমার তাসাদ্দাক তা ফাম যাইতা, তুমি যেটা সাদকা করলে ওটাই তোমার থেকে গেল। আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ কবরে চলে যায় তার সঙ্গে তিনটা যোগ যায়, সাথীরা যায়, তার মাল সম্পদ যায় এবং তার হাল পরিবার যায় আর তার আমল যায়। এই তিনটা জিনিস চলে গিয়ে দুটো জিনিস ফেরত আসে, তার পরিবার ফেরত আসে এবং তার বন্ধু বান্ধব ফেরত আসে দাফন করার পরে, থেকে যায় তার সঙ্গে তার আমল। এই আমল যদি নষ্ট হয়ে যায়, যাকাত যদি না দেয়, তখন কবরে গিয়ে যেটা আপনারা দেখছেন হাদিসে বা কোরআনে এসেছে, একেবারে দারুণভাবে বিষাক্ত বিষধর সর্পের মতো এসে আপনার দুই চাবালি কামড়াতে শুরু করে দেয়, তখন ওই মানুষটা বলে তুমি কে, আমাকে এমন ভাবে কামড়াচ্ছ কেন, কেন দংশন করছো? বলে আমি তো তোমার সেই আদরের সঞ্চিত ধন, যেখান থেকে তুমি সাদাকা দাও নেই, জাকাত দাও নেই, খালি ব্যাংকে জমিয়েছিলে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য, আমি সেই ফ্ল্যাট তোমার ঠিক করে দিচ্ছি। এবারে শুরু হয়ে যাবে খেলা, এত আছে পেট ভরে না, ঢাকায় পাঁচটা ফ্ল্যাট দরকার, কেন এত, কেন এত, কেন কি হবে, সব সব তো চলে যাবে, যে টাকাটা তুমি ব্যয় করলে ওটাই তোমার, যেটা রেখে দিলে ওটা তোমার নয়। কুল্লু দায়লেকে হালে কোন তার করলেন নাস, রসুলের ভাষা হচ্ছে এই, সব কিছু ধ্বংসশীল এবং সব কিছু তুমি রেখে যাচ্ছ জনগণের যে মানুষের জন্য, তারে কুল্লিল আওলাদ পর্যন্ত আল্লাহ রসুল বলেন নাই, সন্তানদের জন্য রেখে যাচ্ছ, এই কথাটা বললে তো মানাই তো, তাই না? কিন্তু সন্তানও তোমার কোন উপকার করবে কিনা সন্দেহ, এই জন্য বলা হয়েছে তার কুল্লিল নাস। বরং আপনার এক বন্ধু আপনার জন্য অদৃশ্যে সাদকা করবে, দেখা যায় আপনার ছেলে আপনার জন্য সাদকা করবে না, এমনকি আপনার জন্য দোয়া করবে রব্বর হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও ছেলে সে দোয়াটাও হয়তো বা জানে না, কারণ নিজের তালেই ব্যস্ত। এরকম বহু ছেলে আছে আমাদের জানা মতে, তারা কখনই বাবার জন্য পাঁচ টাকা দান করে নাই। আপনাদের উপদেশ দিচ্ছি, যাদের বাপ মা চলে গেছে, বাপ মায়ের নিয়ত করে এমন কিছু সাদকা জারিয়া করে যান যেন বাপ মা কেমন পর্যন্ত তার নেকি তার আমল জারি হতে থাকে। চেষ্টা করুন ভাই, অল্প করুন তাও ভালো, কিন্তু করুন, নিজের জন্য করুন, বাপমার জন্য করুন। বাপমা যদি দুনিয়া না আসতো আপনি দুনিয়া আসতে পারতেন না। বাপমার কথা সেই তো মৃত্যুর সময় যেভাবে তাকে কবরে শুয়ে রেখে আসছিলেন, সেই সেই বিরহ কাতর মুখটা একবার মনে মনে চিন্তা করুন। আজকে বাপ থাকলে দৈনিক কমপক্ষে 100 টাকা তার বাপের পিছনে ব্যয় হতো, সেই টাকাটা আপনি একটা গরিবকে দিবেন, ওই মানুষটাই ওই বাপ ওই নেকিটার অংশ পেয়ে যাবে কবরে বসে, এটাই কি সবচেয়ে উত্তম সাদকা হবে না? আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সাদকা দেওয়ার বহু সুযোগ আছে, আপনারা খুঁজে নেবেন নিজের স্বার্থে। সৌদি আরবে কুয়েতে বড়লোক হতে পারে, একটা জিনিস আমার তাদের কাছে খুব ভালো লাগে, তাদের কাছে কেউ সাদকা চাইতে যায় না, আশ্চর্য হয়ে গেছে আমি। বড়লোকের সব গাড়ি নিয়ে চলে আসতেছে, মার্কেজের দাওয়া আছে একটা একটা, সব জাকাত নেওয়ার জন্য, সাদকা নেওয়ার জন্য, ফেতরা নেওয়ার জন্য গাড়ি নিয়ে ভৌমকে চলে যাচ্ছে। এই আমার এই এতগুলো মানে মেয়েরা আসতেছে সব গহনা নিয়ে, এই ওজন করতে কত হয়, ওজন করল আপনার এত ভরি স্বর্ণ, ঠিক আছে এর জাকাত কত বেড়ায়, কম্পিউটারে টিপ দিল, বোতল বোতাম টিপে দিল, এই এত টাকা পার্সেন্টেজ, এত টাকা জাকাত, এই নয় টাকাটা বাস দিয়ে চলে গেল। ও জাকাত দিয়ে যেন বেঁচে গেল মনে হলো, তুমি যেখানে পারো খরচ করো, কোন রশিদ মহিদ কোনো খবর নাই, জাকাতটা দিয়ে গেলাম বেঁচে গেলাম। এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে কুয়েতে দুবাইতে সব জায়গায় চালু হয়ে গেছে, বাংলাদেশে আমরা কি চালু করতে পারি না? আমাদের চাইতে হবে কেন? মাদ্রাসা পড়ে আছে এখানে, দান বাক্স পড়ে আছে এখানে, আপনি দিয়ে যাবেন এখানে, আপনি দিতে পারলে বেঁচে যাবেন, আপনার বাড়ি লাইন দিতে হবে কেন, তোষক করতে হবে কেন, কেন কাগজ পাঠাতে হবে, কেন ইনভেলপ পাঠাতে হবে? জাকাত আপনার, আপনার দায়, আপনি পরিশোধ করবেন। আলহামদুলিল্লাহ এই মেজাজ যদি একদিন আমাদের তৈরি হয়ে যায় তাহলে এই দেশের দিন এগিয়ে যাবে। সহি দিন পড়ে আছে, সাহায্যকারী পাচ্ছে না, বাতিল দিনের রমরমা ব্যবসা চলছে বাংলাদেশে, সেদিকে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমরা চাই না, কার বাড়িতে যাই না, এখানে আমাদের দেয়ার লোক নাই। আমি আল্লাহর বান্দাদেরকে আহ্বান করছি, যদি আপনার অন্তর চায় যে সহি দিনের মার্কাজ হিসেবে যেটাকে মনে করেন, তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন দানের ব্যাপারে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মোবারকের এই পবিত্র দিনে কোরআন এবং সহি হাদিস গড়ার এই মার্কাজের প্রতি তা দুহাত প্রসারিত করা তৌফিক দান করুন, এবং আজকের এই দান যেন আল্লাহ পাক আমাদের দানটা কবুল করেন, আমরা যেন ধ্বংসে নিক্ষিপ্ত না হয়ে কিয়ামতের মাঠে, যে সুরে বাকারা 195 আয়াত আল্লাহ যেন বললেন, দেখো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, আমরা যেন ধ্বংসে নিক্ষিপ্ত না হয়, আল্লাহ তুমি আমাদেরকে দান করা তৌফিক দান করো, তুমি আমাদের অন্তরকে খুলে দাও, তোমার দেওয়া রুজি তোমার পথে ব্যয় করার জন্য হে আল্লাহ তুমি আমাদের সকল ভাইকে তৌফিক দান করো। আমিন। আকুলু কৌলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।